ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور فقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين فقال الله تعالى كل هذه سبيل يدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام محترم دوست بزرگو مانوس তার নিজের অন্তরের মধ্যে তার জীবনের মধ্যে যে এতীর্ণ বিশ্বাসকে লালন করে পালন করে এবং ধারণ করে যেরকম এতীর্ণ বিশ্বাসকে মানুষ নিজের অন্তরে ধারণ করে এবং তার লালন পালন করে মানুষের জিন্দগি ওরকমই হবে যেমন এতীর্ণ এমন জিন্দগি যেমন বিশ্বাস এমন জিন্দগি যদি মানুষের অন্তরে আল্লাহ তাআলার এতীর্ণ থাকে আল্লাহ তাআলার উপর ইমান থাকে আল্লাহ তাআলা থেকে হওয়ার ইয়াকিন থাকে তো মানুষের জিন্দগি আল্লাহ যেরকম চান সেরকমই হবে যদি মানুষের অন্তরের মধ্যে নেক আমলের তলব থাকে আগ্রহ থাকে নেক আমলের দ্বারা জিন্দগি গড়ার ইয়াকিন থাকে যে নেক আমলের উপর আল্লাহ তাআলা ওয়াদা করছেন তো তার জিন্দগি নেক আমলের দ্বারাই পরিপূর্ণ হবে যার অন্তরের মধ্যে আখরাতের ইয়াকিন আছে যে আখরাতের জিন্দগি আছে সেখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উঠাবেন পুনরুজ্জীবিত করবেন তাদের জিন্দগির হিসাব নেবেন যে আমাদের বিশাল ময়দান হবে আজকে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না মানুষের জীবনের যৌবনের আল্লাহ হিসাব নেবেন কামাই এবং খরচের হিসাব নেবেন আর সব কিছুতে যে কামিয়াব হয়ে যাবে তার আমলের হিসাবের মধ্যে তার কামাই ও খরচের হিসাবের মধ্যে তার জিন্দগির ব্যবহারের হিসাবের মধ্যে যে সফলতা লাভ করবে সঠিকভাবে সে তার জানমালকে দুনিয়াকে ব্যবহার করেছে এবং দুনিয়ার জিন্দগিকে সঠিকভাবে সে ব্যবহার করেছে আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর পছন্দ মতো তো তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন বেহেশত রেখেছেন বেহেশত কি যেখানে কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই আর কারোর সাথে কারো ঝগড়া নাই বিবাদ নাই কারো প্রতি কারো হিংসা নাই বিদ্বেষ নাই পরস্পরিক কাতরতা নাই এক পবিত্র পরিবেশ সেখানে মানুষের জীবন চিরস্থায়ী মত কোনোদিন আসবে না তাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে যে তোমাদের মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর তোমাদের মৃত্যু আসবে না তোমরা আজীবন এই জান্নাতের মধ্যে থাকো এই জান্নাতের বাঘ বাহার এই জান্নাতের ঝর্ণা এই জান্নাতের নদীতে পরিভ্রমণ করো সোনার তৈরি নৌকাগুলো আছে বৈশালা ফেরানো আছে তোমরা যে কোনো নৌকায় উঠবে মাটি রাখবে না বইটা ধরতে হবে না তোমাদের মন চাইবে নৌকা চলবে তোমাদের মন চাইবে নৌকা চলবে তো জান্নাতের পানির নদী একটা স্বচ্ছ পরিচ্ছন্ন হবে উপর থেকে তাকাবে, নিচের মাটির উপর পরিষ্কার দেখা যাবে, নদীতে তারা মাছগুলা পরিষ্কার দেখা যাবে, মাছগুলা পানিতে ভাসি উঠবে, আরবি ভাষায় কথা বলবে। হুজুর আমাকে কি আপনার পছন্দ হয়? পছন্দ হইলে আপনি বলেন কেমন ভাবে খাইতে চান, গুনা খাবেন না রান্না করে খাবেন? যদি সে বলে গুনা খাইতে চায়, মনে মনে বলে তো মাছটা গুনা হয়ে তার নৌকাতে এসে যাবে, সে খাইয়া নেবে, কাঁটাগুলা ফেলে দিবে, আবার তাজা মাছ খেয়ে চলে যাবে। বলে রান্না করে খাবে তো রান্না করা মাছটা সামনে এসে যাবে। আকাশে উঠতেছে পাখি, পাখি কি সুন্দর গাইতেছে, আল্লাহর ফিকির করতেছে, জান্নাতি আকাশের দিকে তাকায় দেখে আর বলে পাখির গান এত সুন্দর, এর ফিকিরের আওয়াজ এত সুন্দর, এর কণ্ঠ এত সুন্দর, না জানি তার গোস্ত কত সুন্দর হবে, এর পর পাখাগুলো কত সুন্দর, তার গোস্ত হয়তো অনেক অনেক সুমিষ্ট হবে, অনেক স্বাদের হবে, যদি খাওয়া দেখো বলতে বলতে পাখিটা গুনা হয়ে সামনে আসে যাবে, কি হবে খেয়ে নেবে। এই সেই পাখি খাওয়ার পরে এই পাখিটা শেষ হয়ে গেল, এই ভয় তার থাকবে না, কাঁটাগুলো হাড্ডিগুলোতে জমা করবে, সে হাড্ডিগুলো আবার পাখিতে পরিণত হয়ে উড়ে চলে যাবে। যা তোমাদের মন চাইবে, যা তোমরা মুখে বলবে, আল্লাহ তোমাদের সকল চাহিদা জান্নাতে পুরা করে দিবেন। আল্লাহ জান্নাতের মধ্যে আসবেন আর জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবেন, তাদেরকে সালাম দিবেন, সালাম আলাইকুম, এ আমার বন্ধুরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা কেমন আছো, ভালো আছো তোমরা, তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট আছো? এ দুনিয়াতে এক বান্দার সারা জীবনের মেহনত হলো আল্লাহকে সন্তুষ্ট করা, বান্দা বান্দীদের সারা জীবনের মেহনত হলো আল্লাহকে সন্তুষ্ট করা, পাঁচ বক্ত নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হয়তো জাকাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নফল নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাস্তায় চিল্লা চিনচিল্লা পায়দল কাওয়ারি, দেশে বিদেশের সফর, জানমালের কোরবানি আল্লাহকে রাজি করার জন্য সব মেহনত দিয়েছেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করাও, আল্লাহকে খুশি করাও, আল্লাহকে রাজি করার সাথে বড় কোনো নিয়ামত নাই। বলেন আল্লাহ পাকের ওরে রোয়ান মিন আল্লাহ একবার, আল্লাহ পাকের সবচেয়ে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বান্দাদের প্রতি যে সন্তুষ্টির ঘোষণা করবেন সেটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। তাই তোমরা আল্লাহকে দুনিয়াকে সন্তুষ্ট করো, তোমাদের চব্বিশ ঘন্টার মেহনত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জুতা পায়ে দিতেছ, কোন জুতা পায়ে দিবে আগে চিন্তা করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পায়ে পায়ে প্রথম জুতা পড়তেন, আমি যদি তার অনুকরণ করি তো আল্লাহ আমার উপর রাজি হবেন, তাই জান পাওয়া জুতা পড়ো, জুতা খুলবা তো দেখো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ের জুতা আগে খুলতেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ের জুতা আগে খুলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁটিনাটি কোনো কিছুই সাহাবায়ে কেরাম পাচ্ছেন নাই, রাতের আমল দিনের আমল, সকালের আমল বিকালের আমল, ইজতিমাই আমল ইনফেরাদি আমল, সমস্ত আমলগুলোকে সাহাবায়ে কেরাম আমানতদারির সাথে উম্মতের কাছে পৌঁছাই দিই, উম্মতের কাছে এলেন পৌঁছেছেন, আর উম্মতের ওলামারা এমন ওলামারা তাদের সিনার ভিতরে এই এলেনকে ধারণ করছে, উম্মতের সব সর্বোত্তম তবকা, উম্মতের সবচেয়ে উন্নত তবকা, উম্মতের সবচেয়ে আলা এবং সবচেয়ে উন্নত তবকা হলো ওলামাদের লোক, ওলামা ইকরাম যারা যুগ যুগ ধরে আল্লাহর নবীর প্রদত্ত এলেন, আল্লাহ প্রদত্ত এলেন যার নবীর মাধ্যমে উম্মতের কাছে পৌঁছছে, সেই এলেনকে যুগ যুগ ধরে ওলামা ইকরাম নিজেদের সিনার মধ্যে ধারণ করে উম্মতের উম্মতের হাত সাফার কাছে সে এলেনকে পৌঁছানোর খেদমতে নিয়োজিত আছে, নিয়োজিত আছেন। তাই ওলামারা রাসূলুল্লাহ সাল্লামের পুরা জিন্দগিকে, পুরা জিন্দগিকে নিজীবদ্ধ করছেন, পুরা জিন্দগিকে আয় করছেন, জিন্দগির কোন খুঁটিনাটি আমলকে ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লামের রাত্রের আমলগুলো কি ছিল? ঘরে যখন আসছেন তো আম্মাজানদেরকে জিজ্ঞেস করে করে সাহাবারা আম্মাজানকে জিজ্ঞেস করছে যে রাসূলুল্লাহ সাল্লামের রাত্রে স্মরণ কেমন হইত, জাগরণ কেমন হইত, রাত্রে কিরকম তাহাজ্জুদ করতেন, কখন উঠছেন, কতক্ষণ উঠছেন, রাত্রিকালীন হুজুরের আমলগুলো কি, ঘরে থাকাকালীন আমলগুলো কি, তো আমাদের আম্মা জানরা সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম একে অন্যের থেকে এভাবে বর্ণনা করতে করতে উম্মতের সব তত্ত্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লামের জিন্দগির আমলকে পৌঁছেছেন আমানতদারির সাথে। এখন আমি জামা গায়ে দিতেছি, কোন হাতাটা, কোন হাতটা আগে ঢুকেবো আড়তায়, কোন হাতায় ঢুকেবো, ডান হাতে না বাম হাতায়, খুলতে আমি কোন হাতটা আগে খুলবো, বাম হাত না ডান হাত, পেশাব পায়খানে যাচ্ছে কোন পাও আগে দিব, কোন পাও বাইরে হওয়ার সময় দিব, মসজিদে ঢুকতে কোন পাও দিয়ে ঢুকবো, বাইরেতে কোন পাও দিয়ে বাই দেবো, এসব কিছু বাজারে কোন দোয়া পড়ে যাব, রাস্তায় চলতে কোন পাশ দিয়ে চলবো, এবং রাস্তায় চলতে চোখের হেফাজত করতে হবে, আর হারাম জায়গায় নজর করার থেকে চোখকে হেফাজত করতে হবে, দান বাহ্য এবং না যায় সেগুলো আল্লাহ নারাজ হন অপছন্দ করেন এ সমস্ত কিছু থেকে তাদের হেফাজত করতে হবে। তোমার ভাইয়ের বুঝলো ওই ব্যক্তি যে আখেরাতকে সামনে রেখে চলতেছে, সে চিন্তা করতেছে আমাকে তো আল্লাহকে রাজি করতে হবে, তাই আল্লাহ রাজি হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আল্লাহকে রাজি করার ভিন্ন কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। সমস্ত নবীদের জিন্দগি, সমস্ত নবীরা যত শরীয়ত নিয়ে আসছেন, যত কিতাব নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, সমস্ত শরীয়তকে বাতিল করে দিয়েছে, সমস্ত শরীয়তকে মনসুখ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত জন্য একমাত্র জীবন আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী যদি এই জমানায় আত্মপ্রকাশ করেন, তারও নাজাত নাই, তারও মুক্তি নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্তেবা করা ছাড়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া। হুজুর কাসেম বলেন, ওমর তুমি আমাকে আজকের জামানার কিতাব থেকে পড়ি শুনেছিস, যখন কোরআন তোমাদের উপর কোরআন তোমাদের আল্লাহ নাজিল করেছেন, তখন কি তোমরা আর অন্য কোন কিতাবের মুখাপেক্ষ কি, তোমরা আর অন্য কোন আসমানি এলেমের মুখাপেক্ষ কি, আল্লাহ তো তোমাদের উপর কোরআন নাজিল করেছেন এবং পূর্বেকার সমস্ত কিতাবকে মন্তব্য করে দিয়েছেন, তুমি কেন আমাকে পূর্বেকার জামানার কোন নবীর কিতাবে কিতাবের উপদেশগুলো পড়ে শুনেছিস, কোরআন কি তোমার জন্য যথেষ্ট নয়? আপনাকে আল্লাহর নবী হিসাবে আমি মানিয়ে নাও, আমি রাজি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। ওই শুনো উমর, আমার জমানায় যদি আমার জলিলুল কদর ভাই নবী মূসা আলাইহিস সালাম যদি আত্মপ্রকাশ করেন, তিনি যদি আসেন, তো তারও মুক্তি নাই আমার অনুকরণ করা ছাড়া, আমার শরীয়ত মানা ছাড়া। তুমি তার শরীয়ত আমাকে দেখে দেখে যেত, পরিপূর্ণ শরীয়ত, পরিপূর্ণ কিতাব, পরিপূর্ণ দিন দিয়ে, পরিপূর্ণ নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিতে পারেছেন। এই উম্মত ভিখারি নয়, এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় করে রেখে যান নাই, এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিখারি বানাই যান নাই, যে কোনো জাতির কোনো জাতির জ্ঞান বিজ্ঞানের সে মুখাপেক্ষি, কোনো জাতির শিল্পকলার মুখাপেক্ষি, কোনো জাতির আবিষ্কৃত টেকনোলজি এবং আবিষ্কৃত জ্ঞানের মুখাপেক্ষি করে আল্লাহ হুজুর সাল্লাম আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তার উম্মতকে রেখে যান নাই। স্বয়ং সম্পূর্ণ দিন, স্বয়ং সম্পূর্ণ এলেন আল্লাহ আল্লাহ রসুল রেখে গেছেন, আর বলে গেছেন শুনে রাখো, শুনে রাখো, এই দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে, তারা তুফি কুমামরা এল দুইটা দুইটা পথ তোমাদের কাছে ছেড়ে গেলাম, তোমরা যদি এই দুই পথকে আঁকড়ি ধরো আর এই দুই জিনিসকে আঁকড়ি ধরো, তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, আর দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে খতম করতে পারবে না, তোমরা সবসময় আল্লাহর মদত আল্লাহর সাহায্য পুষ্টি থাকবে, আল্লাহর সঙ্গ লাভ করবে, আল্লাহ তালার মদতে তোমরা সবসময় শক্তিশালী থাকবে, কেউ তোমাদেরকে অবনত করতে পারবে না। সে দুই জিনিস কি? আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব আর নবীর হাদিস ও সুন্নাত, এই দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরিও, আঁকড়ে ধরিও দুই জিনিসের মধ্যে। আর বুঝলো আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কামিয়াবি ও সফলতার একমাত্র পথ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের বাঁচানো পথ, আর কোনো পথ নাই। এই পথে কামিয়াবি হয়েছে, এই পথে সফলতা আসবে। তো রাসূলুল্লাহ সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা, অনুকরণ করা, এটাই হল কামিয়াবির একমাত্র চাবিকাঠি, কামিয়াবির একমাত্র রাস্তা, আল্লাহকে রাজি করার একমাত্র পথ। আল্লাহ অন্য কোনো পথে রাজি হবেন না, আল্লাহ তাআলার মহব্বত অন্য কোনো পথে অর্জন করা যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া। তো দোস্তার বুঝলো, যে ব্যক্তি মনে করে যে আমাকে তো আল্লাহকে রাজি করতে হবে, তাহলে তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। জীবনের সকল কাজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 24 ঘন্টা জিন্দগি, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, এবং দোস্ত মরণ পর্যন্ত জীবনের সকল বিষয় উম্মতকে হটাইয়ে গিয়েছেন, রাস্তা দেখাই গিয়েছেন, যে তোমার 24 ঘন্টার জিন্দগি, তোমার জান আর মাল, তোমার এই সব কিছুর ইস্তেমাল কিভাবে হবে, এই সব কিছু হটাইয়ে গিয়েছেন উম্মতকে, কোনো কিছু রাখেন নাই। আল্লাহ তাআলা যা কিছু ওনার উপর অবতীর্ণ করছেন পরিপূর্ণভাবে নবী বাতায় দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সাহাবাদেরকে আরাফা মিনা মুযদালিফার ময়দানে হাল বাল্লাসু, আমি কি তোমার কাছে পৌঁছেছি? ওই আমানত, যে আমানত 23 বছর পর্যন্ত আল্লাহ পক্ষ থেকে আমার উপরে অবতীর্ণ হয়েছে, যে দীন আল্লাহ তাআলা আমার উপর নাযিল করেছেন, যে ইলম আল্লাহ তাআলা আমার উপরে জিবরিলের মাধ্যমে আমার উপর নাযিল করেছেন, আমি কি পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছেছি? সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পৌঁছান নাই, আপনি পৌঁছানোর হকও আদায় করে দিয়েছেন, শুধু পৌঁছান নাই, আপনি পৌঁছানোর হকও আদায় করে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমরা যখন পৌঁছে দিয়েছি, আমি আল্লাহকে সাক্ষী রাখতেছি, তোমরা বলছো যে আমি ওই দিনকে তোমাদের কাছে আদায় করে পৌঁছে দিয়েছি, আল্লাহ সাক্ষী রইল, আল্লাহ সাক্ষী রইল, আল্লাহ সাক্ষী রইল। আর শুনো, তোমরা এখানে যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের উপর রইল, পৌঁছায় দিও আমার পক্ষ থেকে একটা কথা যদি হয়। মহতরম দোস্তার বুঝলো, এক মানুষ যদি সে আল্লাহকে রাজি করতে চায়, তো তার জন্য আর কোন রাস্তা নাই মোহাম্মদ সাল্লাহ আসলামের তরিকে ছাড়া। মোহাম্মদ যখন মোহাম্মদ আসলামের তরিকা সে সারা জীবন কাটাবে, তো আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন, তো তার সারা জীবনের ব্রত হবে, তার সারা জীবনের মেহনত হবে আল্লাহকে রাজি করা। কি হবে ভাই তার সারা জীবনের মেহনত? কি হবে? আল্লাহকে রাজি করা। একজন মোমেনের সারা জীবনের উদ্দেশ্য এটা, আল্লাহকে রাজি করা। আর দোস্ত, যদি সে আল্লাহকে রাজি করা যেতে পারে, আল্লাহ জান্নাতের মধ্যে বলবেন যে বান্দা, তুই আমাকে রাজি করে একটা সারা জীবন তোর রাত আর দিন আমাকে রাজি করার ধান্দায় ছিল, আমাকে রাজি করার স্মৃতির মধ্যে ছিল, তোর মেহনত, কোরবানি, তোর জান ও মালের খরচ, তোর বিয়ে শাদি, তোর কারোবার, তোর চাকরি বাকরি সব কিছুর মধ্যে একটা জিনিসের মুখ্যই ছিল, সেটা হলো আমাকে সন্তুষ্ট করা, আমাকে সন্তুষ্ট করা। আর এর জন্য তোর মেহনত ছিল সারা রাত ঠান্ডা এবং শীতের রাত্রে, সারা দুনিয়ার মানুষ যখন গরম লেপ আর পোশাকের মধ্যে ঘুমায় যায়, জড়াই ঘুমাইতে থাকে, আর তুই তখন নিজের আরামের বিছানা ছেড়ে সুন্দরী স্ত্রীকে ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার সামনে দাঁড়াতি, সারা দুনিয়ার কেউ জানতো না, আমি জানতাম, আমি জানতাম কি আমার সামনে দাঁড়াতি, এর জন্য যে আমাকে রাজি করার জন্য মাছ ঘর ঘরে খাবার থাকা সত্ত্বেও, সুস্বাদু খাবার, মন ভোলা সব জিনিসগুলো থাকা সত্ত্বেও খেতে না ক্ষুধার্ত থাকছি, সারাদিন রোজা রাখছি আমাকে রাজি করার জন্য, তুই তো গরমের মধ্যে কষ্ট করে মসজিদে আসছি আমাকে রাজি করার জন্য, হজ করছি আমাকে রাজি করার জন্য, টাকার দিদি সময় রুচির 40 ভাগের 1 ভাগ গরিব এবং আমার বিধবা এতিম বান্দা বান্দিদের খেদমত করছি আমাকে রাজি করার জন্য, আমার রাস্তায় ফকিরের মতো কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও, গাড়ি বাড়ির মালিক হওয়া সত্ত্বেও, দেশ থেকে দেশান্তরে ফকিরের মতো মুসাফরের মতো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধর্ণা দিতেই, আর আমার আমার বড়ত্ব আর আমার শক্তি ও সামর্থ্য আর আমার মহত্বকে মানুষের সামনে বসছি, মানুষের পিতা মিতাকে সহ্য করছি, মানুষের লাল চোখ সবুজ লোক সব কিছু লাল চোখ সহ্য করছি, মানুষের গরম ব্যবহার সহ্য করছি, মানুষের অত্যাচার জ্বালাতন কষ্ট দেওয়া সহ্য করছি, দূর দূরান্তে চলে যাচ্ছি আর শীত ঠান্ডা আর সকলের কষ্ট বরদাস্ত করছি আমাকে রাজি করার জন্য। আজ থেকে আমাকে রাজি করার জন্য আর কোনো আমল তোকে করতে হবে না, যা জান্নাতের মধ্যে, এখন আমি শুধু তোকে রাজি করার চেষ্টা করতে থাকব, এখন আমার চেষ্টা হবে তোকে সন্তুষ্ট করা, তোর সারা জীবনের চেষ্টা ছিল আমাকে সন্তুষ্ট করা, এখন আমার সারা আমার আমার চেষ্টা হবে তোকে সন্তুষ্ট করা। তাই আল্লাহ জান্নাতের মধ্যে আছে জিজ্ঞেস করবেন, হালদা দিতুম ও আমার বান্দারা, যা দিচ্ছি একটা তোমাদের জান্নাতের বিল্ডিং এর এক একটা ঈদ সোনার, এক একটা ঈদ রূপার, সোনাও চান্দ সোনাও রূপ একটা সত্য আয়নার মতো, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এ বিশাল ভাগ বাগরিচা, এ বিশাল রাজত্ব, এ বিশাল রাজত্ব, সামান্য ইমান নিয়ে দুনিয়া থেকে যে যাবে তা খো আল্লাহ তালা সর্ব পরিমাণ ইমান সবার সাথে জাহান্নাম থেকে বাইর হবে, তাহলে জাহান্নামের কোনো মোমিন চিরস্থায়ী হবে না, শুধু কাফের আর মুস্তাকাই চিরস্থায়ী হবে, মুনাফিকরাই চিরস্থায়ী হবে জাহান্নামে, কোনো মোমিন চিরস্থায়ী হবে না, তবে তার খুনের কারণে, ইমানের কমজোরির কারণে, আল্লাহর ফরায়েজকে নষ্ট করার কারণে, আল্লাহর আহকামাতকে নষ্ট করার কারণে, নবীর সুন্নতকে মিটানোর কারণে তাকে শাস্তি পাইতে হবে, তার বদআমলের শাস্তি পাইতে হবে, জেনা চুরি আর জুয়া আর এভাবে হারাম খাওয়া আর অন্যের মাল আত্মসাত করা, এই সমস্ত অন্যায় অপরাধগুলোর কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর ফরায়েজকে নষ্ট করার কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে। ওই শাস্তি তার গুনা পরিমাণ শাস্তি যখন হয়ে যাবে একদিন না একদিন ওই সাদা পরিমাণ ইমানের কারণে সে জাহান্নাম থেকে বাইরে আসবে, জাহান্নাম থেকে বাইরে আসবে। আর এমনও জাহান্নামী শেষ জাহান্নামী যার পরে আর যাত্রী নাই, লাস্ট ট্রেনের লাস্ট যাত্রী, শেষ ট্রেনের শেষ যাত্রী, এই এরপরে আর কোন মুমিন জাহান্নামের বসে নাই, এই হবে শেষ। তাকে বাইর করে নিয়ে আসা হবে, তাকে হায়াতের পানিতে গোসল দেওয়া হবে এবং তার চেহারা সুন্দর হয়ে যাবে, আদম আলাইসলামের মতো লম্বা পথ হবে, ইউসুফ আলাইসলামের মতো সুন্দর হবে, আর দাউদ আলাইসলামের মতো পরিপুষ্ট হবে, হুজুর আলাইসলামের মতো তার উন্নত আখলাক, উন্নত আখলাক হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যা বান্দা জান্নাতে ঢুকে যা, জান্নাতে প্রবেশ কর, ও জান্নাতের কাছাকাছি যাবে, জান্নাতের ভিতর থেকে সরগোলের আওয়াজ শুনবে, শুনে চলে আসবে, বলবে যে আমি তো লাস্ট যাত্রী, শেষ যাত্রী, আমার মনে হয় আমার জন্য জায়গা নাই, যে সরগোল শোনা যায় মনে হয় জান্নাত ভরে গেছে। আসি বলবে যে আল্লাহ আমাদের তো পাঠাইছেন জান্নাতে, কিন্তু জান্নাতে তো জায়গা নাই, জায়গা নাই, সব ভরে গেছে। আল্লাহ বলবেন, না না যাও যাও জান্নাতে যাও, তোমার জন্য জান্নাত রয়েছে। আবার যাবে, আবার ফিরে ফিরে বলবে যে আল্লাহ জান্নাতে জায়গা নাই, বসে খাচাখাচি, জায়গা নেই আমার জন্য, আমি তো শেষ, আমার পরে আর কোনো যাত্রী নেই, আমি শেষ ট্রেন যাত্রী। আল্লাহ বলবেন যে শুনো, তুমি দুনিয়া সম্পর্কে জানো, দুনিয়াটা কত বড় ছিল জানো, জানো তুমি, শুনো দুনিয়াটা যত বড় এর সাথে দশ গুণ বড় জান্নাতের মালিক তোমাকে মানাইলাম, যাও জান্নাতে যাও। কে বলছে আমার জান্নাতে জায়গা নাই? সারা দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর জান্নাতে জায়গার কমই হবে না, আর সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে চলে যায়, জাহান্নামের পেট ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, জাহান্নাম কেউ? ও জাহান্নাম হালিম তালা আছে, পেট ভরছে নি তো? জাহান্নাম বলবে হালবিল মাজিদ, যে আল্লাহ আরো আছে নাকি, থাকলে দেন, থাকলে দেন, আরো থাকলে দেন। আল্লাহর জান্নাত তো ছোট নয়, আল্লাহর জাহান্নামও ছোট না। যে দুনিয়াতে আল্লাহকে রাজি করার ফিকির করবে, জিন্দগি বানাবে, আল্লাহ জান্নাতের মধ্যে তাকে রাজি করবে, রাজি করবেন। আল্লাহ বলবেন, আল্লাহ বিতুম, তোমরা রাজি হয়েছিলে আমার উপরে, সন্তুষ্ট হয়েছিলে, যা কিন্তু তোমাদেরকে দিচ্ছি আমি, বিশাল জান্নাত দিয়েছি, নিম্ন স্তরের জান্নাত দুনিয়া থেকে দশ গুণ বড়, আর আজীবন হায়াত, মত নাই, যৌবন এমন যে বার্ধক্য কোনোদিন আসবে না, চুল কোনোদিন সাদা হবে না, দাঁত কোনোদিন পড়বে না, হাতির জোড়াগুলা কোনোদিন ভিড়া হবে না, শরীর একদম মজবুত থাকবে, 33 বছরের যুবক আজীবন থাকবে, স্বামী স্ত্রী দুজনের সমান সমান বয়স হবে, সমান বয়স হবে, ভোগ করবে জান্নাতের ভিতরে, জান্নাতের হুর ও গেলমান, জান্নাতের সেই রাজত্ব চালাবে সেখানে, তার মনে যা চায় তাই সে পাবে, এবং যা আছে মুক্তি দাবি করবে সেটাও সে পাবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমাদেরকে যা কিছু হাজির হইতো, তারা বলবে যে আল্লাহ আপনি কি আমাদের চেহারা অনুভূতি করে দেন নাই, আপনি কি আমাদের চাহিদার বেশি আমাদেরকে দিয়ে দেন নাই, আমরা যা চাইতাম চাওয়ার চাইতে বেশি আপনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, আমি আরো দশ গুণ বেশি তোমাদেরকে দিলাম, আরো দশ গুণ বেশি তোমাদেরকে দিলাম। মানে মহতরম দোস্ত, একজন মানুষের যখন আখেরাতের বিশ্বাস অন্তরে আসে, তো সে চিন্তা করে যে আমাকে তো আখেরাতের হিসাব কিতাবের পরে জান্নাতের পথে যাইতে হবে, জান্নাতের রাস্তায় যাইতে হবে, আর জান্নাতের রাস্তা এটি হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত রাস্তা। যদি আমি অতিক্রম করি তাহলে আমাকে জাহান্নামের রাস্তায় যেতে হবে। মহতরম দোস্তুর্গ, দিনের মধ্যে যেরকম এতিন মানুষ ধারণ করে, এতিন অনুযায়ী মানুষ জিন্দগি যাপন করে, মানুষের দিনের মধ্যে যে মখলুকের এতিন থাকে, আসবাবের এতিন থাকে, বস্তুর এতিন থাকে, চিজ আসবাব থেকে জিন্দগি বোনা, বস্তু দ্বারা জিন্দগি বোনা, আর মাল দৌলত আর হুকুমতের দ্বারা জিন্দগির উন্নত হওয়া, শিক্ষা শিক্ষা ডিগ্রি দ্বারা জিন্দগিকে উন্নত করা, আর দুনিয়ার বড় বড় চাকরি আর বড় বড় সর্বোচ্চ মিল মিল কলকারখানা দ্বারা জিন্দগি উন্নত হয়, এই বিশ্বাস অন্তরে ধারণ করে, এ হলো গলত বিশ্বাস। এই বিশ্বাসের কারণে তার এতিন খারাপ, তার খারাপ এতিনের কারণে তার আমল নষ্ট হয়ে যায়, সে তখন এই সমস্ত জিনিসগুলোকে অর্জন করার জন্য ন্যায় অন্যায় সব পথে, হালাল হারাম সব পথে, যায় যায় সব পথে, বৈধ অবৈধ সব পথে, সব পথে সে রুমাচ্ছে থাকে, সব পথে থাকে, সে কামাই করতে থাকে, আমাকে কলকারখানার মালিক হতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, বিল্ডিং এর মালিক হতে হবে, অট্টালিকার মালিক হতে হবে, আমাকে আমাকে অর্ডার ধন সম্পদের মালিক হতে হবে। যেভাবে তারুণের অন্তর্বর্তী ছিল মালের এতিন, তো মালের পাহাড় কে জমা করতে, আর যখন তাকে বলা হলো হে কারুন আহসান আমা আহসান আল্লাহ ইলাইক, হে কারুন তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো যেরকম আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করছেন, তোমার আল্লাহ মান দিয়েছেন, আর যাদেরকে দেন নাই তাদের প্রতি তুমি অনুগ্রহ করো। আল্লাহ এটা পছন্দ করেন। সে বললো যে মূসা, এবার বুঝি তোমার নজর পড়ছে আমার মালের উপরে, আমার মালের উপরে নজর পড়ছে, এখানেও অংশ বসাইতে চাইতেছ? বলছে না না, এটা আল্লাহর হুকুম, এই মাল তোমাকে আল্লাহর দিয়েছে। সে বলে আল্লাহ কোথা থেকে দিয়েছে? আমি আমার বিবেক বুদ্ধি আমার জ্ঞান খাটাইয়া আমি কামাই করছি, আমার গায়ে জোরে কামাই করছি, আমার শক্তিতে আমি কামাই করছি, বুদ্ধিতে আমি কামাই করছি, আল্লাহ কোথা থেকে আমাকে দিল? সে নাফরমান হয়ে গেল, সে আল্লাহ তালার হুকুমকে হুকুমের সীমা লঙ্ঘন করলো। তো আল্লাহ তালা তাকে ধরলেন, তাকেও তার জনসম্পদকে আল্লাহ তালা খতম করে দিলেন। রাউন যে বস্তুবাদী একিনের সাথে জিন্দিগি যাপন করতেছিল, আসবাবের একিনের সাথে জিন্দিগি যাপন করতেছিল, হুকুমতের একিনের সাথে জিন্দিগি যাপন করতেছিল, যে হুকুমত যার হাতে থাকবে তার জিন্দিগি উন্নত হবে, তার জিন্দিগি ইজ্জতের হবে, সম্মানের হবে, তার জিন্দিগি নিরাপদ হবে, আর দুনিয়াতে তার সম্মান হবে। কিন্তু দোস্তার্গ এই গলত একিনের কারণে তার আমল নষ্ট হয়ে গেল। তা আল্লাহ তালা তাকে তার দলবলকে সমুদ্রের পানিতে ডুবাইয়া আল্লাহ তালা খতম করে দিলেন। দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। নমরুদেরও আসবাবের ইয়াকিন, বস্তুবাদী ইয়াকিন ছিল যে বস্তুর দ্বারা জিন্দগি বনে, হুকুমতের দ্বারা জিন্দগি বনে, রাজত্ব যদি হাতে আসি যায়, প্রশাসন যদি হাতে আসি যায়, তাহলে আমার সাথে আর কেউ পারবে না, সব আমার আমার আয়ত্ত চলে আসবে। যা ইচ্ছে তাই করবো, কেমন ইচ্ছে তেমন চলবো, যা ইচ্ছে তাই খাইবো, সেদিকে ইচ্ছে সেদিকে দেখাবো, তেমনি ইচ্ছে তেমনি ব্যবহার করবো, আমার ইচ্ছায় চলবে সবকিছু, আমার কথা মতো চলবে সবকিছু, কারণ প্রশাসন আমার হাতে। নমরুদের এই গলত একিনের কারণে তার আমল নষ্ট হয়ে গেল। সে নবীর মোকাবেলায় আসলো, নবীর দাওয়াতকে অস্বীকার করলো। মেরে মহতরম দোস্ত, এমনকি নবীর দাওয়াতের স্কিমকে ধ্বংস করে দেওয়ার জন্য সে আরেকটা নতুন স্কিম করলো, সেটা হলো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করি, নবীকে আগুনে ফেলে দেওয়ার, যাতে করে নবীর স্কিম না চলে। সে এটা জানত না, এই নবী তো নিজের স্কিম চালাইতেছে না, আল্লাহর স্কিম চালাইতেছে নবী। আল্লাহর স্কিমকে ফেল করার ক্ষমতা এ বিশ্বের কারোই নাই, এ বিশ্বের কারোই নাই। যত বড় শক্তি আছে, যত বড় শক্তি শক্তি দাবি করে আজকে সারা দুনিয়াতে লাগাইতেছে, এটা হলো খালি করে মাদ্রাসার মাদ্রাসার চালগুনার মতো। বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালা নাই শুনে মাদ্রাসার সারা ঘরে চাল গুনে, আর চাল গুনে আর মশা ধরি ধরি খায়, আর বলে যে আমার রাজত্ব, আমি যা ইচ্ছে তাই করবো, আল্লাহ রব হুকুমুল্লাহ, আমি বড় খোদা, আমার হুকুমের সব কিছু হবে। কিন্তু যেদিন বাড়িওয়ালা আসছে ছয় মাস পরে বাইরের থেকে, আসি দরজা খুলে দেখে সারা ঘরে মাদ্রাসার রাজত্ব কায়েম হয়ে গেছে। তো তার টানিদি বলে সারুটা লও, সারুটাতে আমার হাতে রয়েছে দারু, এক বাড়ি দিছে। তাহলে ছয় মাসের বানানো সব সংস্কার আর এই প্রশাসন, এ রাজত্ব মূল সামলে ধ্বংস হয়ে গেছে, সেও ধ্বংস হয়েছে, তার রাজত্ব ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন নাও হানাল গুজুদুল্লাহ ওয়াইসুলান তাবুত, সবচেয়ে নিকৃষ্টতম আর সবচেয়ে দুর্বলতম ঘর হলো মাদ্রাসার ঘর, মাদ্রাসার ঘর। আল্লাহ বলেন, সারা দুনিয়াতে যত বাকির শক্তি আছে, আসবাবের ভিত্তি যাদের, আসবাবের ভিত্তিতে যারা যারা যাদের উত্থান হয়, আসবাবের বুনিয়াদের উপরে, এই সমস্ত বাকির শক্তি আমার ক্ষুদ্রকের মোকাবেলাতে মাদ্রাসার চালের চাইতে দুর্বলতম, মাদ্রাসার চালের চাইতে দুর্বলতম। কিন্তু হে মুসলমানরা, তোমরা নিজেদের ঘর ছাড়ি দিছ, নিজেদের ঘর ছাড়ি দিছ, সারা দুনিয়ার কোথায় কোথায় মাল মাল কামাবার জন্য ঘুরে বেড়েছ, যে মেহনত তোমাদেরকে দেওয়া হয়েছিল, যে মসজিদের সাথে তোমাদেরকে জোড়া হয়েছিল, মসজিদে একমাত্র ঘর যার মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর কাছ থেকে সব কিছু পাবে। মসজিদকে রাসূলুল্লাহর কাছে আবাদ করছিলেন, নিজের ঘরকে আবাদ করার আগে, নিজের বাড়ি বানাবার আগে, নিজের ঘর বানাবার আগে, মসজিদে থেকে মসজিদ বানালেন আগে, উম্মতকে মসজিদের সাথে চললেন। আরে বললেন, যে উম্মত যতদিন এই মসজিদের সাথে জুড়ে থাকবি, তোদের অবস্থা মাঠে থাকা পানির মতো, মাঠে পানি এরকম নিরাপদ, পানিতে মাছ যেরকম নিরাপদ থাকে এবং মাছ সুগন্ধ থাকে, আর স্বাধীন মতো চলতে থাকে, ঘুরতে থাকে, ফিরতে থাকে, আরামের জীবন হয়, নিরাপদ জীবন হয়, তোরা যতদিন পর্যন্ত মসজিদের জিন্দগি মসজিদওয়ালা আমলের সাথে মসজিদের সাথে জুড়ে থাকবে, ততদিন পর্যন্ত পানিতে মাছের মতো নিরাপদ জীবন যাপন করবে, কেউ তোমাদেরকে কিচ্ছু বলতে পারবে না। কিন্তু মনে রাখিও, সেদিন মসজিদ ছাড়ে দিবা আর বাজারের সাথে সম্পর্ক কায়েম করে নিবা, মসজিদকে ছেড়ে দিবা আর সুপার মার্কেটের সাথে সম্পর্ক কায়েম করে নিবা, সারাদিন বাজারে বাজারে ঘুরবা, কামাইবা আর খায় সাজ, আর আর বিলাসী চার আসবা খরিদ করবা, আর মডেল পর মডেল নতুন নিয় নিয় মডেল তালাশ করবা, বাজার ঘুরে ঘুরে জিন্দগি এখানে শেষ করবা, আসবাবের পিছনে পর্যন্ত তোমরা মসজিদ থেকে তোমাদের সম্পর্কে ছিন্ন হয়ে যাবে। তোমাদের অবস্থা ওইরকম হবে যেরকম ডাঙ্গায় উঠা মাছ, ডাঙ্গায় উঠা মাছ, যে মাছ শুকনো চলে এসছে মানুষের হাতে আসি গেছে, দশ আঙ্গুর কস্তুরির চাপ দিয়ে চাপাবে, দশ আঙ্গুর দিয়ে কাটবে, কাটবে আমিষ উঠাবে, টুকরো বানাবে, তেলের পরে যে ভুনো করবে, দশ আঙ্গুর দিয়ে রুখে দিবে, কস্তুরির চাপ দিয়ে চাপাবে, ঘিরে খাইবে, টাটা গুলো ফেলে দিবে, শিয়াল কুকুর এবং শিয়ালকে খেয়ে নিবে, যেদিন তোমরা মসজিদের জিন্দিগি ছেড়ে দিবে, মসজিদ ওয়ালের জিন্দিগি ছেড়ে দিবে, আর স্বাধীন জিন্দিগি যাপন করবে, মোহাম্মদী জিন্দিগিকে ছাড়ি দিবে, তো তোমাদের দৃষ্টান্ত হবে ডাঙ্গা উঠা মাছের মতো, দুনিয়ার কাফের এবং বাতিল শক্তিগুলো দশ আঙ্গুল দিয়ে তোমাদেরকে ধরবে, ধরে তাদের গতিতে তোমাদের আমিষ উঠাবে, আর তোমাদেরকে টুকরা টুকরা বানাবে, তেলের ফড়াইতে তোমাদেরকে ঘুরে করবে, আর মজার সস দিয়ে তোমাদেরকে বস্তির দাঁত দিয়ে চাবাইয়া খাবে, আর তোমাদের হাতিগুলো ফেলে দিবে, সেগুলো শীতল কুকুরে খেয়ে নিবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার ইতিহাস থেকে তোমরা বিলীন হয়ে যাবে। হে মুসলমান জাতির খবরদার, আমি তোমাদেরকে ইমান আমলের সাথে জুড়ে রাখতে এসেছি, আমি তোমাদেরকে মসজিদের আমলের সাথে জুড়ে রাখতে এসেছি, যতদিন তোমাদের মধ্যে মসজিদের মেহনত, মসজিদের সাথে জুড়ে থাকার প্রবণতা, মসজিদের মেহনত চিন্তা থাকবে, ইমান আমল চিন্তা থাকবে, আর যতদিন ইমান আমল তোমাদের জিন্দগির মধ্যে থাকবে, তোমাদের উত্তম আখলাক চরিত্র তোমাদের মধ্যে থাকবে, তো আল্লাহ তোমাদের প্রতি রাজি থাকবেন। আর আল্লাহ রেজামন্দি বহুত বড় নেয়ামত, আল্লাহ যতদিন রাজি থাকবেন দুনিয়ার কেউ তোমাদের দিকে লাল চোখ দিয়ে তাকাবার সাহস করতে পারবে না। কেউ যদি তোমাদের দিকে লাল চোখ দিয়ে দেখায়, তোমাদেরকে যদি লাল চোখ দেখায়, আল্লাহ তাআলার সাহেবী কুদরতের আঙ্গুর তার চোখ বাইর করে দেবে। আমার কোনো অলি আমার কোষ আমার বন্ধুকে কষ্ট দিল, সেহেতু আমি তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মুসলমান আল্লাহর অলি ইমানের কারণে, আমলের কারণে, উন্নত আখলাকের কারণে, নবীর সুন্নতের কারণে, দোস্তের শরীয়ত সুন্নতের কারণে প্রত্যেক মুসলমান আল্লাহ তাআলার অলি, আল্লাহর অলির মোকাবিলা করার ক্ষমতা দুনিয়ার কারণে। যদি কে ধমক দেয় কোন মুসলমানকে অন্যায় ভাবে, যদি ধমক দেয় আল্লাহ তার গলার রক ছিঁড়ে ফেলবেন কুদরতের হাত দিয়ে, কুদরতের হাত দিয়ে। সে তুমি আমার আমার অলিকে, আমার অলিকে কষ্ট দেওয়ার কি অধিকার তোমার? সে তো আমার আয়ত্তে, সে তো আমার দায়িত্বে, আমার দায়িত্বে যে আছে তাকে কষ্ট দেওয়ার অধিকার কারণ। ফরমান যে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেল, সে আল্লাহ জিম্মাদারিতে চলে গেল, যে ঘর থেকে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে বাইরে গেল, সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল, যে সালাম দিয়ে ঘরে ঢুকলো সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল, যে নামাজের জন্য মসজিদে গেল সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। খবরদার, যে আল্লাহর জিম্মাদারিতে আছে তাকে তোমরা কেউ কষ্ট দিও না। যেমন ইয়েকিম ভিতরের মধ্যে মানুষ লালন করবে, যেমন ইনার ভিতরের মধ্যে মানুষ লালন করবে, ধারণ করবে, ওই রকম তার আমল হবে, আর আমল অনুযায়ী আল্লাহ তাআলা তার সাথে ব্যবহার করবে। যদি আমাদের আমল ভালো হয়, আমাদের ইয়েকিম যদি সহি হয়ে যায়, আমাদের ভিতরের ইমান যদি মজবুত হয়ে যায়, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে, আখেরাতের উপরে, আল্লাহর কিতাবের উপরে, নবীদের উপরে এবং মরণের উপরে পুনরায় জীবিত হওয়ার উপরে, ফেরেশতাদের উপরে, শক্তিদের ভালো মন্দের উপরে, যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কিয়ামতের উপরে যদি আমাদের বিশ্বাস, আমাদের ভিতরের ইয়েকিম, এইগুলো সম্পর্কে আল্লাহর যা বলছেন যদি মজবুত হয়ে যায়, তো দোষ আর বুঝলো সেই ইয়েকিম হবে সহি ইয়েকিম। সহি ইয়েকিমের ফলাফল হল সহি আমল। সহি ইয়েকিমের ফলাফল কি? সহি আমল। আর সহি আমলের ফলাফল হল সহি জিন্দগি, সুস্থ জিন্দগি। কি জিন্দগি? সুস্থ জিন্দগি। আর এই সুস্থ সহি জিন্দগি যাপন করার কারণে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ রাজি হইয়া আসমান থেকে রহমতের ফয়সলা করবেন, বরকতের ফয়সলা করবেন, মহব্বতের ফয়সলা করবেন, এবং দোস্তের হেফাজতের ফয়সলা করবেন, নিরাপত্তার ফয়সলা করবেন, এমন সম্পর্ক আল্লাহর সাথে কায়েম হয়ে যাবে, এমন সম্পর্ক আল্লাহর সাথে ইমানওয়ালার আমলওয়ালার কায়েম হবে, তার যা যখন জরুরত, যা যখন প্রয়োজন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে চাইবে, অথবা দুই রাকাত নামাজ পড়ারও সময় নাই, সময় নাই, শুধু চার আসমানের দিকে উঠে বলবে যে আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, আল্লাহ তারা সাথে সাথে ছেলের ব্যবস্থা করে দিবে। এক মহিলা মরুভূমি দিয়ে যাইতেছে, পানির পিপাসা লেগেছে, তা আকাশের দিকে তাকাইয়া বলছে যে আল্লাহ আমার পিপাসা লাগছে, আমাকে পানির ব্যবস্থা দেন, পানির ব্যবস্থা করে দেন। বর্ণনাকারী বলেন, আমি নিজের চোখে দেখলাম ওই রশিটার রঙও আমার আমার স্মরণে আছে, আসমান থেকে রশিতে বাঁধা একটা বালতি নামিয়ে আসলো তার সামনে, আচ্ছা ওখান থেকে পান করলো, আর আবার বালতি উপরে চলে গেল। ওই মহিলা বলেন, আমি জীবনে আর কোনো ব্যক্তি শীতার্থ হই নাই, আমি জীবনে বলিনি, আর আমি প্রচন্ড গরমের দিনে রোজা রাখিও, তারপরে আমার দুই পয়সা লাগবে না আর কোনো দিন। এক ইমানওয়ালাকে কাফেররা বন্ধু করে দেখছে, তোকে খাইতেও দিব না, তোকে পান করতেও দিব না, এইভাবে তোকে মারব না খাওয়া অবস্থায়। ওরা নিজেরা খাইতেছে, উনি একটু পানি চাইছেন যে আমার একটু পানি দাও, ওনার হাত পাওয়া বান্ধে দিচ্ছে। মুসলমান কেন হয়েছে অপরাধী, ইমান কেন আনবে অপরাধী? তারা বললো না তোমাকে পানি দিব না, এইভাবে তুমি মরো। উনি ওনার একটা চাদর দিয়ে নিজেকে ঢাইকা শুয়ে গেলেন। তারপরে ওরা নিজেরা খাওয়া দাওয়া করে প্যাট ধরে আরাম করে তারপরে ওরে জায়গাতে গেছে। অনেক জুট নিয়ে যাবে সামনে গিয়ে মাইরা ফেলবে, তাদের জায়গায় সে জায়গার উপরে দেখে যে তার কাপড় ছিঁচা, তার সামনে উপরে কাপড়ের মধ্যে পানি ছিঁচা, চার আর তরুতা, এই যে ক্ষুদার্ত বলি মনে হয় না তারা তুলে আনে। আমরা মনে হচ্ছে ঘুমায় গেছি, এই ফাঁকে উঠি মনে হচ্ছে আমাদের পানি আর আমাদের খাবার থেকে মনে হচ্ছে নিয়েছে। সে বললো, না না না না, তোমাদের খাবার আমি খাই নাই, আমি তো বাঁধা অবস্থায় পড়ে আছি, আমি কিভাবে সেখানে যাইব? আমি তোমাদের খাবার খাই নাই, তোমাদের পানি পান করি নাই, আমি আমার ওই আল্লাহ যার উপরে ইমান আনার কারণে তোমরা আমাকে শাস্তি দিচ্ছ, আমার ওই আল্লাহ আমাকে পান করাইছেন, তিনি আমাকে খাওয়াইছেন, আমার প্রজা দূর করে দিয়েছেন। প্রথম দিনের মুসলমান দুর্ভাগ্য দুঃখ আসছে আমার ইসলামের উপরে। কত বছর আমি কত বছরের পুরনো মুসলমান, আল্লাহর সাথে এই সম্পর্ক আমার কায়েম করতে পারি নাই। যদি আল্লাহর সাথে এই সম্পর্ক কায়েম করতে পারি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় জিন্দিগি যাপন করে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাঁচানো আমলের মাধ্যমে আমল দ্বারা জিন্দিগিকে সুসজ্জিত করে যদি দোস্ত আর বুজুর্গ আজও আমরা আমাদের জিন্দিগি সহি করে নিতে পারি, সেই আল্লাহ 1400 বছর আগে ওই যে আরবের ভূতানাঙ্গা আর উচ্ছৃঙ্খল জাতিগুলা যাদেরকে কোনো দেশ গ্রহণ করতে রাজি হতো না, আখলাকের লাইনে সবচেয়ে নিম্ন স্তরে যারা ছিল, যারা কোনোদিন সত্য কথা বলতো না, মিথ্যা বলতো, যারা অভাব অনটনে পড়ে থাকতো, রাস্তায় পড়ে থেকে মরাও খেয়ে ফেলতো, খুন চাইটা খেয়ে ফেলতো, যুদ্ধ বিগ্রহ যাদের মধ্যে বছরকে বছর চলতে থাকতো, সেই জাতি যখন রসুল্লাহ আসলামের তরিকায় জিন্দিগি বানাইল, তো আল্লাহ তালা তাদেরকে উন্নত করে দিলেন এবং আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। সারা দুনিয়ার সমস্ত পরাশক্তিগুলোর উপরে আল্লাহ তাদেরকে গালিব করে দিলেন। রসুল্লাহ আসলামের সেই দিন এখনো আছে, কেমন পর্যন্ত রসুলের দিন চলবে? আজকেও যদি আমরা রসুলের বাঁচানো তরিকায় নিজের ইমান আমলকে সুন্দর করে নিই, নিজের জিন্দগিকে সুন্দর করে নিই, তাহলে তোর বুজুর্গ আল্লাহ 1400 বছর আগে, 1500 বছর আগে যেভাবে সাহাবাদেরকে সাহায্য করেছেন, তাদের জিন্দগি গড়েছেন এবং তাদেরকে আদর্শ জিন্দগি দান করেছেন, আজকেও আল্লাহ তাআলা মেহনত করলে তাদের তরিকায় ওই জিন্দগি আমাদেরকেও দান করতে পারেন। ওরকম উন্নত জিন্দগি আমাদের জিন্দগিও আদর্শ হতে পারে, সেরকম সাহাবাদের জিন্দগি আদর্শ ছিল। এই জন্য দোস্তার বুজুর্গ এখানে জমা হওয়া এসেছে উদ্দেশ্যে ওই মেহনতকে শিখবার জন্য, ওই মেহনতকে জানার জন্য আর ওই মেহনতকে নিয়ে সারা দুনিয়ার মানুষের কাছে যাওয়ার জন্য। যে মেহনত রসুল্লাহ সাল্লাম 1000 বছর আগে নিয়ে আসছিলেন, সাহাবাদেরকে যে মেহনত দিয়ে ধন্য করেছেন, সাহাবারা ধন্য হয়েছে যে মেহনতের দ্বারা তাদের জিন্দগি ধন্য হয়েছে। আজকের যুগে যদি এই যদি মুসলমানরা ওই মেহনতকে গ্রহণ করে আর ওই মেহনতের মাধ্যমে জিন্দগিকে উন্নত করে নেয়, সাহাবাওয়ালা জিন্দগি নিজেদের মধ্যে চিন্তা করে নেয়, তো দোস্ত আজকেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে সামনে আপ করে দিলেন। সারা দুনিয়ার দোস্ত আপনার ইজ্জত ও সম্মানের সর্বোচ্চ স্তরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আজকেও পৌঁছাবেন এবং যে ঈশ্বর সাহাবাদেরকে দিয়েছেন সে মদত ও সাহায্য সাহাবাদেরকে দিয়েছেন সে মদত ও সাহায্য আজকেও আল্লাহ তাআলা আমাদের করবেন। যেরকম দোয়া সাহাবাদেরকে আল্লাহ কবুল করেছেন, ওইভাবে আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য নিয়ত করি, এরাদা করি যে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় চার চার মাস লাগাইয়া সাহাবাত ও তবলিগের এই মেহনতটাকে শিখবো, আয়ত্ত করব, নিজের জিন্দগিটাকে রসুল সাল্লামের অনুকরণে আল্লাহ তাআলার আনুগত্যের সাথে রসুল্লাহ সাল্লামের অনুকরণে সাহাবাতের ধনে নিজেদের জিন্দগিকে বানাবো, নিজেরাও ধন্য হইব আর এর সাথে সাথে সর্বশেষ নবীর উম্মত হওয়ার কারণে সারা বিশ্বের মানুষের কাছে ইমান ও আমলকে পৌঁছানোর জিম্মেদারি ও দায়িত্ব আমাদের উপরে অর্পিত। যেহেতু আল্লাহ বিশ্বের সবচেয়ে সেরা নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, শেষ নবুয়ত ও শেষ নবিয়া তাই তিনি উম্মতকে তৈরি করছেন, আমার পরেও যেন কেমন পর্যন্ত আমার উম্মত আসবে, তারা যেন দিন পায়, হেদায়েত পায়, ইসলাম পায়, তাই তোমরা আমার পক্ষ থেকে একটা কথা হলে পৌঁছাই দিও, তোমরা যারা এখানে উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে পৌঁছাই দিও, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের পুরুষরা, সাহাবাদের বাচ্চারা, সাহাবাদের জওয়ানরা, সাহাবাদের বুড়েরা, সাহাবাদের গরিবরা, সাহাবাদের ধনীরা, সাহাবাদের গ্রামের গ্রামের লোকেরা, শহরের লোকেরা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, শ্রমিকেরা, স্বাধীনরা, গোলামরা, দাসরা, সকলেই সমস্ত উন্মত এক বাক্যে এই মেহনতকে জিন্দিগির মেহনত হিসেবে গ্রহণ করে নিয়েছিল। মেয়েরা পর্যন্ত ঘরে বসে বসে ফিকির করত, ঘরের সমস্ত কাজের সাথে সাথে চাল্লা দিন দুনিয়াতে চিন্তা হয়, সারা দুনিয়ার মানুষ কিভাবে জান্নাত ভর্তি হয়, জাহান্নাম থেকে বাঁচতে পারে, সারা দুনিয়ার মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় চলতে পারে, ঘরের মেয়েরাও চিন্তা করত। বাচ্চারা পর্যন্ত রাসূলুল্লাহ সামনে আসে বলতে হারে সাল্লাহ আমাকে ইজাজত দেন, আমি জিহাদে যাইতে চাই, আমি আল্লাহর রাস্তায় যাইতে চাই। হুজুর বলেন তুমি তো ছোট, সে তার পায়ের বিদ্যান্ত রূপে বড় দিয়ে দাঁড়াইয়া বলে হারে সাল্লাহ আমি ছোট না, আমি বড় হয়েছি, আমাকে ইজাজত, আমি আল্লাহর রাস্তায় যাইব, আল্লাহর রাস্তায় যাইব। বাপ বলতেছে, বাপ বলতেছে, মামা বলতেছে যে ভাগনা তুই ছাড় বাড়িতে, তোর তোর মা অসুস্থ, তোর মারে দিকে আমি আল্লাহর রাস্তায় যাই। ভাগনা বলতেছে মামা আপনার বোন আপনারও হক আছে, আপনি আপনার বোনকে দেখেন, আমি যাই আল্লাহ, আমি যাই আল্লাহর রাস্তাতে। বাচ্চাদের মধ্যে এক বাচ্চাকে রসুলাম গ্রহণ করছেন, আরেক বাচ্চা আসি তাকে বললো যে ভাই তোরে তো রসুলাম কবুল করছে, তোকে আল্লাহ রাস্তায় যাওয়ার, কিন্তু আমাকে দেয় না সাইজ একটু ছোট হওয়ার কারণে আমি একটা কথা বলি করে সে করে তার হুজুর ফিরিয়ে দিবে না। আমি হুজুরকে বলবো যে আল্লাহ ওর থেকে সাইজে আমি ছোট কিন্তু শক্তিতে তার সাথে আমি দেখেছি। তখন হুজুর হয়তো আমার কুস্তি লড়াই, কুস্তি লড়াই দেন তোমার সাথে, তো কুস্তি লড়াইলে আমি তোমার ধরলে তোমার তো আর রসুলাম বাদ দিবে না, তুমি পড়ে যাবো, যাতে আমারও আল্লাহ রাস্তা যাওয়ার একটা সুযোগ হয়ে যায়। হুজুর কাছে বলে আল্লাহ আমি সাইজে ছোট কিন্তু শক্তিতে আমার শক্তি আমার বেশি, ওরে আপনি ইজাজত দিচ্ছেন আমার তো ইজাজত দেন। হুজুর তো বুঝতেন সব কিছু, বুঝতে বললেন যে আচ্ছা ঠিক আছে দুজনের কুস্তি ধরো দেখি কে কারে পাঠাইতে পারো, তোমার শক্তি বেশি হলে নিশ্চয়ই তুমি টাকা পাঠাইতে পারিবা। চলছে ধরার সাথে সাথে বড়জন পড়ে গেছে, এবং উপরে উঠে গেছে, হুজুর তখন হারিয়ে দিলেন যে আল্লাহ রাস্তা যাওয়ার জন্য এত আগ্রহ, এত আগ্রহ। দশটা হুজুর লোক আজ আমরা এত দূরে সরে গেছি যে মেহনত এই উম্মতের বাচ্চাদের কাছে, মেয়েদের কাছে, মেয়ে আজ মহিলা আসি বলতেছে উম্মে হানি রাজি আল্লাহ তাআলা আনহা হবে কাছে, উম্মে হানি, উম্মে হানি না কিরাম, উম্মে যার ঘরে হুজুর শোয়া ছিলেন, উম্মে হারাম, উম্মে হারাম রাজি আল্লাহ তাআলা ঘরে হুজুর শোয়া ছিলেন, শোয়া থেকে উনি মুচকি হাসলেন। হুজুর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন, মুচকি হাসলেন কেন? বলছে আমি দেখলাম স্বপ্নে আমার উম্মতের এক জামাত আল্লাহ রাস্তা যাইতেছে, পানি সমুদ্রে সফর করতেছে, পানির জাহাজে নৌকায় সফর করতেছে, তারা এমন ভাবে বসা আছে যেমন বাদশা তার সিংহাসনে বসা। এরকম উম্মে হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যে আল্লাহ আমাকে ওই জামাতের মধ্যে যেন সামিল করে দিন। হুজুর বললেন যে হ্যাঁ হ্যাঁ তুমি ওই জামাতের মধ্যে সামিল আছো। তিনি হুজুরের ইন্তেকালের পরে ওই জামাতে সফর করছেন এবং ওই সফর অবস্থায় উনি ইন্তেকাল করছেন, ইন্তেকাল করছেন। আবার হুজুর কিছুদিন ঘুমাইলেন, আবার উঠলেন, আবার মুক্তি আসলেন, আবার উনি ইয়া রাসূলুল্লাহ আবার মুক্তি আসলেন কেন বলে আরেকবার আরেকটা আরবার স্বপ্ন দেখলাম আমার উম্মতের আরেকটা জামাত পানির সফর করতেছে, তারাও ঠিক এভাবে বসা আছে যেমন বাচ্চা মশলা যেমন সিংহাসনে বসা থাকে। হয়তো উম্মে হারাম বলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে আল্লাহ যেন আমাকে দ্বিতীয় জামাতও সামিল করে দিন। মহিলাদের মধ্যে জজবা ছিল আল্লাহ রাস্তায় বের হওয়ার, আল্লাহ দিনকে শিকার শিকানো, আল্লাহ দিনকে চিন্তা করার। আজ তার হুজুরের জজবা আজ উম্মতের পুরুষদের মধ্যেও নাই। আজকে জমা দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান হয়, বয়ান হওয়ার পরে এক তাতারে দুজনে ধরে, এক তাতারে কজনে ধরে, দুজনে ধরে যে দাদা আপনার তো কোনো অসুবিধা নাই, বাড়িতে খেলে বয়ে থাকে গরুর দড়ি, গরুর লেনপুরি ঘুরেন সারাদিন, আর বকরির গলার বকরির দড়ি বেড়া ঘুরেন, একবার এখানে খুঁটি মারেন, একবার ওখানে খুঁজে মারেন, ওই পাঁচটা বইয়ে থাকেন, চার দোকানে বইয়ে বইয়ে আসতে থাকুন, চান আল্লাহ চার মাসের জন্য চলেন আমাদের সাথে। বলছে না আমার অনেক কাম যাবো না, ওরা দুজনে দেখছে দুই হাত ঘুরে ওরে কানে উঠেবো ঘুরেন হাওয়া জাহাজের মতো, দুজনে চারটা দের উঠে হাওয়া জাহাজ দুই পা উঠে যা পাতুলের মতো সুন্দর মতো চিনতেছি, তবুও যাবে না, তবুও যাবে না কেন? এই মেহনতের সাথে দোস্ত আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে অনেক বড়, অনেক বড়, এত ভুল পথে চলতে চলতে এত দূর চলে গেছি যে সেখান থেকে আবার চিন্তিকে ফেরায় নিয়ে এদিকে আসার কথাও চিন্তা করতে পারছি কিনা আমরা। তারপরেও দোস্ত বুঝলো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, নিয়ত করেন, আয়োজা করেন। মগরিবের পরে আহাম বয়ান হবে, আজকে শেষ বয়ান এবং আখরি তশকিল হবে, এটা আয়োজা করেন যে ইনশাআল্লাহ আমরা চার চার মাস ধরে এই ইমান আমলের মেহনতকে শিখবো, আর সারা দুনিয়াতে মিটিয়ে গিয়ে এই ইমান আমলের মেহনত চিন্তা করবো। তুমি আছি মেরে ভাই? সবাই তৈরি আছি, আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ জান ও মালের মধ্যে বরকত দান করেন। এখন দোস্ত মগরিবের সময় হয়ে গেছে, সে কিছুক্ষণ পরে আজান হবে, যাদের অর্জুনে জলদি অর্জু সিয়া থেকে ফারে করে চলে এসেছি, আর যাদের অর্জু আছে কাতার করে বসে যাই, কিন্তু তসবি আদায় করে নিই, দোস্তার বুঝলো আল্লাহর দিকে মোতাবিত হয়ে জল করতে থাকি, সুবহানাল্লাহ বিহামদিহি।